दिन थेमे जाओ। पथे पथे चलते चलते हठा एक दिन थेमे जाओ। मेघला राते लुकिए थेके मेघला राते लुकिए थेके रूपोरालोय जोछना पाबो। पथे पथे चलते चलते हठात एक दिन थेमे जाबो। স্মৃতির বেড়া বাঁধবে যখন পাথর হবে আমার মন। স্মৃতির বেড়া বাঁধবে যখন পাথর হবে আমার মন। বন্ধু তোমায় বলি শোনো, বন্ধু তোমায় বলি শোনো, বুকের জানা শোয়ে যাব। পথে পথে চলতে চলতে হঠাৎ একদিন থেমে যাব। অশ্রু ভেজা কোন দিনে যন্ত্রণা নিয়েছে কিনে, অশ্রু ভেজা কোন দিনে যন্ত্রণা নিয়েছে কিনে। অনেক দূরে তবু কাছে, হয়তো একদিন হারিয়ে যাব। পথে পথে চলতে চলতে হঠাৎ একদিন থেমে যাব। মেঘলা রাতে লুকিয়ে থেকে মেঘলা রাতে লুকিয়ে থেকে রূপরা যোছনা পাবো। পথে পথে চলতে চলতে হঠাৎ একদিন থেমে যাবো।